একটা কোরআনে কারিমের আয়াত আছে, এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছেন। বলতে পারবেন কোন আয়াতটা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। সুবহানাল্লাহ! কোন সূরা? সূরা আল আলা। আমাদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা অনেক বেশি বেশি তেলাওয়াত করেন, এটা তেলাওয়াত করেন না? এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের সহিফার মধ্যেও নাজিল করছেন, নূহ আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, মূসা আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, দাউদ আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, ঈসা আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন। তাহলে বোঝা যায় কথাটা কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানে কিতাবে কথাটা বলছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবন কিন্তু একটা না, তোমাদের হায়াত কিন্তু একটা না, তোমাদের হায়াত হলো দুইটা, কিন্তু তোমরা দুনিয়ার হায়াতকে একমাত্র হায়াত মনে করে বসে থাকো, দুনিয়ার হায়াতটাকে তোমরা অগ্রাধিকার দাও, দুনিয়ার হায়াতটাকে তোমাদের একমাত্র হায়াত মনে করো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু বান্দা তোমার দুনিয়ার হায়াত একমাত্র হায়াত নয়, তোমার আরেকটা হায়াত আছে, সে হায়াতের নাম হলো আখেরাত, ওই আখেরাতটা হলো খায়রু ওয়া আবকা, এটা দুনিয়ার চাইতে অনেক বেশি কল্যাণকর, দুনিয়ার চাইতে অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান, দুনিয়াটা খায়ের না, দুনিয়াটা খায়ের না, আখেরাতটা হলো খায়ের, দুনিয়াটা আবকা না, আখেরাতটা হলো আবকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত শিকার জনার্দনপুর গ্রামে অবস্থিত পানাউল্লাহ ফকির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকজন সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে এই মুহূর্তে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে আলোচনা করার এবং যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে সমস্ত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করি, আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য এই আলোচনাগুলোই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলো এ পর্যন্ত যা হয়েছে তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং সামান্য যে দুই একটি কথাবার্তা আমরা বলবো, এই কথাগুলো আমি আপনি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে আলোচনা শুনেছি আর বেশি আলোচনার প্রয়োজন নাই, আর বেশি আলোচনা করলে সেগুলো মনেও থাকে না, মাথায় ধরে রাখাও কঠিন, এজন্য আলোচনা কম করে ওই মূল বিষয়গুলোই আমরা যদি আমল করার চেষ্টা করি, ওইটাই আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সার্থকতা। এজন্য আমরা দীর্ঘ সময় আলোচনা করব না, যেই অল্প সময়ে আলোচনা করব আপনাদের প্রতি অনুরোধ, আমরা এই অল্প সময় একটু কষ্ট করে বসার চেষ্টা করব, আমরা রাজি আছি তো, আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টির থেকে কিছু ব্যতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুকাত আছে, আল্লাহর অনেক সৃষ্টি আছে, আছে না? কতগুলা সৃষ্টি আছে বলেন তো দেখি। আল্লাহর এই জমিনে আসমানে আল্লাহর কতগুলো সৃষ্টি আছে মাশাআল্লাহ। এই এলাকার বাইরা তো দেখি সব জানে মাশাআল্লাহ, কিন্তু অনেক এলাকার বাইদেরকে জিজ্ঞাসা করলে বলে যে 18,000 মাখলুকাত, কিন্তু এই এলাকায় দেখি কেউ 18,000 বলে নাই। জি, আমাদের দেশে প্রচলিত কথা হইল যে 18,000 মাখলুকাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন নাই কত হাজার মাখলুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোন হাদিসে বলেন নাই যে 18,000 মাখলুকাত আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাত কত, আল্লাহর সৃষ্টি কত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে এই মাখলুকদের বর্ণনা করেছেন কিন্তু সংখ্যা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ামা ইয়ালামু, দুনিয়ার কেউ জানে না, কোন মানুষ জানে না, কোন জিন জানে না, কোন ফেরেশতা জানে না, কোন মাখলুক জানে না, জুনুদা রাব্বিকা আপনার রবের সেনাবাহিনী আপনার রবের সৈন্য সংখ্যা কত, ইল্লাহু শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ, আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, এক একটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সৈনিক। সুবহানাল্লাহ, আল্লাহর যত মাখলুক জমিনে আছে প্রত্যেকটা মাখলুক আল্লাহর একটা একটা সৈনিক। সামান্য মশা এটাও আল্লাহর একটা সৈনিক, একটা মাছি এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা, এই মশা মাছি এগুলার আল্লাহ কাজে লাগাইছে না, আমরা সবাই জানি নমরুদের কি দিয়ে আল্লাহ পাক শেষ করে দিছে, সামান্য একটা মশা দিয়ে। আল্লাহ আকবার, তাহলে আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাত এক একটা মাখলুক আল্লাহর এক একটা সৈনিক। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আপনার রবের সৈন্য সংখ্যা কত এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তাহলে আল্লাহর মাখলুক কত এটা দুনিয়ার কোন মানুষ জিন ফেরেশতা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অগণিত অসংখ্য মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছেন, কিন্তু ওই মাখলুক গুলোর সাথে আমাদের কিছু পার্থক্য আছে আছে না? আল্লাহ পাক এত মাখলুক বানাইছেন কিন্তু দুইটা মাখলুককে সমস্ত মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করছে। সেই দুইটা মাখলুক কারা কারা? মাশাআল্লাহ, ওয়াজ তো আপনারা সবে জানেন আলহামদুলিল্লাহ। তাহলে দুই মাখলুক কারা কারা? জিন আর ইনসান। আল্লাহ আকবার। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাখলুকের নাম বললেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা মাখলুককে আমি আল্লাহ বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত মাখলুকাত বানাইলেন, অন্য মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন বলেন নাই, শুধুমাত্র দুইটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বললেন, এই দুইটা মাখলুককে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এই দুইটা মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গঠনটা, শারীরিক গঠনটা অন্যান্য মাখলুক থেকে ভিন্নতর দিয়েছেন, দিয়েছেন না? দুনিয়ার যত মাখলুক আছে এই মাখলুকের শারীরিক গঠনটা আর মানুষের শারীরিক গঠনটা দুইটার মধ্যে পার্থক্য আছে আছে না? দুনিয়ার যত মাখলুক আছে আল্লাহর জমিনে সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সুরতে এক একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমিনে যত মাখলুকাত আছে সব সুরতের একসাথে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চার ধরনের প্রাণী বানাইছেন, চার ধরনের মাখলুক বানাইছেন। কয় রকমের? চার রকমের। এক রকমের মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই মাখলুক গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারা জীবন শুধু দাঁড়াই থাকে। এই মাখলুক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়ামরত অবস্থায় বানাইছেন, দাঁড়ানো অবস্থায় বানাইছেন। এরকম দেখবেন জমিনে কোটি কোটি মাখলুক আছে সারা জীবন দাঁড়াই থাকে আছে না? কোন মাখলুক? যে গাছ, কোটি কোটি গাছপালা সারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিয়াম অবস্থায় বানাইছেন, দাঁড়ানো অবস্থায় বানাইছেন। এরা ইচ্ছা করলেও জীবনে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে একটা রুকু করতে পারে না, ইচ্ছা করলেও আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সাজদা করতে পারে না, ইচ্ছা করলেও জীবনে একবার আত্তাহিয়াতুস সূরাতে বসতে পারে না। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়াম অবস্থায় রেখেছেন, দাঁড়ানো অবস্থায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মাখলুকাতকে জমিনে রুকু অবস্থায় রেখেছেন, এরকম অবস্থায় দেখছেন। কোন মাখলুক বলেন তো দেখি? গরু, ছাগল, মহিষ, ভেড়া, এরকম যত প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুক গুলোকে রুকুর অবস্থায় রেখেছেন। কোটি কোটি মাখলুক জমিনে দেখবেন আল্লাহ পাক এদেরকে রুকু অবস্থায় রেখেছেন, এদের সৃষ্টিটাই গঠনটাই রুকু অবস্থা। এরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কিন্তু জিকিরটা করে রুকু অবস্থায়। এরা ইচ্ছা করলে জীবনে একবার কিয়াম করতে পারে না, ইচ্ছা করলে সাজদাও করতে পারে না, ইচ্ছা করলে আত্তাহিয়াতুর সূরতে বৈঠকও করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের মাখলুক বানাইছেন, যে মাখলুক গুলোকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাজদারত অবস্থায় বানাইছেন। এরকম দেখছেন কোনগুলা বলেন তো দেখি, যে সাপ বিচ্ছু এই জাতীয় যেগুলো মাটির সাথে মাটির মধ্যে ভর করে করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুক গুলোকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সাজদারত অবস্থায় বানাইছেন। এরা সাজদারত অবস্থায় থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। আবার এক ধরনের মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে মাখলুক গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আত্তাহিয়াতুর সূরতে বসে থাকে। এরকম দেখছেন কোনগুলা বলেন তো দেখি, পাহাড় পর্বত পাথর বিশাল বিশাল পাথর, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর গুলাকে আত্তাহিয়াতুর সূরতে বসায় রেখেছেন। জমিনে বিশাল বিশাল পাহাড় পর্বত, এই পাহাড় পর্বত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর সূরতে তাশাহুদের সূরতে আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতকে আল্লাহ পাক চারটি সূরতে বানাইছেন। কিন্তু মানুষ নামক, ইনসান নামক যেই প্রাণীটা, যে মাখলুকটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই মাখলুকটা চার রকমের বৈশিষ্ট্য একসাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার ভিতরে দিছেন। এই মানুষ যেমন দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, এই মানুষ আবার রুকুও করতে পারে, এই মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইছেন। এই জোড়াগুলো বানাইছেন বান্দা যাতে রুকুটাও করতে পারে, বান্দা যাতে সেজদা করতে পারে, বান্দা যাতে আত্তাহিয়াতুর সূরতে তাশাহুদের সূরতে বসতেও পারে। এটা এমন এক মাখলুক, যে মাখলুক সমস্ত কোটি কোটি মাখলুকাতের সাথে মিশে যাইতে পারে। সুবহানাল্লাহ, এটাকে আল্লাহ পাক এমন এক সূরত দিয়ে, এমন এক গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটা সব সৃষ্টির সাথে মিশে যাইতে পারে। মানুষ ইচ্ছা করলে গাছপালার সাথে, কিয়ামের সাথে মিলে যেতে পারে, মানুষ ইচ্ছা করলে ওই চতুষ্পদ জন্তুগুলোর মতো রুকুর সুরতের সাথেও মিলে যেতে পারে, এই মানুষ আবার সাজদার সুরতেও মিলে যেতে পারে, এই মানুষ আবার তাশাহুদের সুরতেও মিলে যেতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গঠন, এমন এক সুরত দিয়েছেন, যে সুরত দিয়ে সমগ্র মাখলুকাতের সাথে মানুষ মিশে যাইতে পারে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক এই সুরতটার নাম দিছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানাইছি এক উত্তম এক সুন্দর গঠন দিয়ে। সুবহানাল্লাহ, সুন্দর এক গঠন দিয়ে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে সমগ্র সৃষ্টি থেকে আল্লাহ পাক মানুষগুলোর সৃষ্টিটাকে ভিন্নতর রূপ দিয়েছেন। সমগ্র মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র একটা জীবনের জন্য, কিন্তু এই মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন দুইটা জীবনের জন্য। সমগ্র মাখলুকাতের জীবন কয়টা? একটা। কিন্তু মানুষ আর জিন এই মাখলুক গুলার জীবন হইল দুইটা। এদের জীবন কয়টা? কি কি বলেন তো দেখি। মাশাআল্লাহ, সব ওয়াজ জানে, আল্লাহু আকবার। এই এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ সব দেখি আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক সমগ্র মাখলুককে বানাইছেন একটা হায়াত দিয়ে একটা জগতের জন্য, কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন দুইটা জগতের জন্য। তাদের দুইটা জগৎ আছে, একটা জগতের নাম হায়াতুদ দুনিয়া, হায়াত মানে জীবন, হায়াত মানে জগৎ, হায়াত মানে একটা জীবন। তাহলে হায়াতুদ দুনিয়া একটার নাম হলো দুনিয়ার জীবন, আরেকটা জীবন আছে মানুষের, সেই জীবনটার নাম হলো হায়াতুল আখেরা, সুবহানাল্লাহ। ওইটাও কিন্তু জীবন, ওইটাও হায়াত, আখেরাটাও হায়াত, দুনিয়াটাও হায়াত। তাহলে মানুষের হায়াত কয়টা? দুইটা। অন্যান্য প্রাণীর, অন্যান্য মাখলুকের হায়াত কয়টা? একটা। তাদের আর পরকালীন আখিরাতের হায়াত নিয়ে চিন্তা নাই, কিন্তু এই ইনসানের, এই মানুষগুলোর দুনিয়ার জীবন শেষ জীবন না, হায়াতুদ দুনিয়াটা শেষ জীবন না, এরপরে এই মানুষগুলোর সামনে আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো হায়াতুল আখেরা, ওই জীবনটার নাম হলো আখেরাতের জীবন। দুনিয়ার জীবনটা হলো আখেরাতের জীবনের তুলনায় কি অনেক বিশাল নাকি? কোনটা বিশাল? আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনে কারিমের আয়াত আছে, এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। বলতে পারবেন কোন আয়াতটা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى سبحان الله কোন সূরা? সূরা আল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আমাদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা অনেক বেশি বেশি তেলাওয়াত করেন, এটা তেলাওয়াত করেন না? এই আয়াতে কারীমাটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সহিফার মধ্যেও নাযিল করেছেন, নূহ আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, মূসা আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, দাউদ আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, ঈসা আলাইহিসসালামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যেও নাজিল করেছেন। তাহলে বোঝা যায় কথাটা কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানে কিতাবে কথাটা বলছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবন কিন্তু একটা না, তোমাদের হায়াত কিন্তু একটা না, তোমাদের হায়াত হলো দুইটা, কিন্তু তোমরা দুনিয়ার হায়াতকে একমাত্র হায়াত মনে করে বসে থাকো, দুনিয়ার হায়াতটাকে তোমরা অগ্রাধিকার দাও, দুনিয়ার হায়াতটাকে তোমাদের একমাত্র হায়াত মনে করো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু বান্দা তোমার দুনিয়ার হায়াত একমাত্র হায়াত নয়, তোমার আরেকটা হায়াত আছে, সে হায়াতের নাম হলো আখেরাত, ওই আখেরাতটা হলো খায়রু ওয়া আবকা, এটা দুনিয়ার চাইতে অনেক বেশি কল্যাণকর, দুনিয়ার চাইতে অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান, দুনিয়াটা খায়ের না, দুনিয়াটা খায়ের না, আখেরাতটা হলো খায়ের, দুনিয়াটা আবকা না, আখেরাতটা হলো আবকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুখতাসার সংক্ষেপে বলছেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আরো ব্যাখ্যা দিছেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। আমার কথা বুঝতেছেন তো? আমি একটু সাধারণ কথার মতোই কিছু কথা বলবো, কোরআন আর সহি হাদিসের বাহিরে কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব কিছু বলবো না, অল্প কতক্ষণ শুধু কয়েকটা আয়াত আর হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আলার মধ্যে সংক্ষেপে কথাটা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা তোমরা দুনিয়ার হায়াতটাকে, দুনিয়ার জীবনটাকে একমাত্র জীবন মনে করো, সব সময় এটাকে এক নম্বরে রাখো, আখেরাতকে তোমরা রাখো দুই নম্বরে, আখেরাতকে রাখো তিন নম্বরে, আখেরাত রাখো চার নম্বরে, আখেরাত রাখো পাঁচ নম্বরে। আখেরাতের কাজগুলোকে দেরি করো, দুনিয়ার কাজগুলো করতে দেরি করো না, দুনিয়ার কাজগুলো থাকে তোমার আগে, আখেরাতের কাজগুলো থাকে তোমার পরে। কিন্তু বান্দা তুমি খেয়াল রাখবা, আখেরাতটা হলো তোমার জন্য খায়ের, দুনিয়াটা তোমার জন্য খায়ের না। আখেরাত হলো তোমার জন্য আবকা, দুনিয়া তোমার জন্য আবকা না। তাহলে দুনিয়াটা কি? দুনিয়া খায়ের না, খায়ের মানে কল্যাণকর, দামি, মূল্যবান। আল্লাহ পাক বলতেছেন আখেরাতটা হলো দামি, মূল্যবান, কল্যাণকর তোমার জন্য। তাহলে দুনিয়া তত দামিও না, মূল্যবানও না, কল্যাণকর না। ওয়া আবকা, আখেরাতটা হলো তোমার জন্য স্থায়ী, তাহলে দুনিয়াটা আমার জন্য স্থায়ী না, দুনিয়াটা আমার আপনার জন্য স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াতে দুনিয়ার পরিচয় দিয়েছেন, দুনিয়াটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জানো দুনিয়ার কতগুলো সিফাত, দুনিয়ার কতগুলো গুণাবলী তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি। দুই হায়াতকে যখন সামনে রাখবা, দুনিয়ার সিফাতগুলো দুনিয়ার সাথে রাখবা, আখেরাতের সিফাতগুলো, আখেরাতের গুণাবলীগুলো আখেরাতের সাথে রাখবা। দুনিয়ার সিফাত হলো ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার মানুষ জেনে রাখো হায়াতুদ দুনিয়াটা হলো, দুনিয়ার জীবনটা হলো, এটার এক নম্বর সিফাত হলো এটা হলো লাইবুন, এটা হলো একটা খেলাধুলার সামগ্রী। এটা হলো কি? খেলার সামগ্রী। দুনিয়ার এক নম্বর পরিচয় কি? এটা হলো একটা খেলার সামগ্রী, যেমন একটা ফুটবল। এই ফুটবলটা সবাই পা দিয়ে লাথি মারে, লাথি মারে, লাথি মারে, কাত থেকে কে জোরে লাথি মারতে পারে, লাথি মারতে মারতে এক সময় এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে এটার আর কোনো দাম থাকে না, এটার কোনো মূল্য থাকে না। কিন্তু এই ফুটবলটাকে লাথি মারতে মারতে, লাথি মেরে কেউ কেউ বিশাল বিশাল গোল্ড মেডেল পেয়ে গেছে, ট্রফি পেয়ে গেছে, অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু বল ধ্বংস হয়ে গেছে, কি বলেন? এটার সবাই লাথি মারছে, লাথি মারতে মারতে কেউ বিশাল বিশাল স্বর্ণ পদক পাইছে, কেউ রৌপ্য পদক পাইছে, কেউ ব্রোঞ্জ পাইছে, কত রকমের পদক পেয়ে গেল, কিন্তু মাঝখান দিয়ে বলটা এটা এক সময় ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খেয়াল রাখবা, দুনিয়ার জীবনটা হলো এরকম একটা খেলার সামগ্রী, এটাকে তুমি পুঁজি করে আখেরাতে বিশাল বিশাল জান্নাতের বাড়িঘর তুমি লাভ করতে পারবা, আখেরাতে তোমার বাড়িটা স্বর্ণ দিয়ে বানাইতে পারবা, তোমার বাড়িটা রৌপ্য দিয়ে বানাইতে পারবা, তোমার বাড়িটাকে হীরা মণি মুক্তা দিয়ে তোমার বাড়িটা তুমি বানাইতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন, জান্নাতের এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপের, এক একটা ইট মুক্তার, বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে বানাইছেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়া দিয়ে, এই দুনিয়ার মধ্যে থেকে ওই স্বর্ণ পদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ, মণি মুক্তা আপনি এটা দিয়ে লাভ করতেও পারেন, এটা দিয়ে আখিরাতের যদি টার্গেট করে আপনি দুনিয়াটাকে ব্যবহার করেন, আখিরাতের জীবনটা যদি সামনে রেখে দুনিয়াকে কাজে লাগাই, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি আখেরাতের স্বর্ণের বাড়ি, রূপের বাড়ি, মণিমুক্তার বাড়ি সব হাসিল করা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো দুনিয়াটা হলো লাইবুন, দুনিয়ার জীবনটা হলো খেলার সামগ্রী, খেলাধুলার সামগ্রী। খেলাধুলার পিছনে যেমন মানুষ ২৪ ঘন্টা ব্যয় করে না, দিনের সামান্য ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টা, আধা ঘন্টা, দুই ঘন্টা ব্যয় করে, তোমার পুরো জিন্দগির এই পুরো হায়াতের মধ্য থেকে অল্প একটু সময় হলো তোমার দুনিয়ার হায়াতটা, দুনিয়ার হায়াতটা তোমার স্থায়ী ২৪ ঘন্টার হায়াত না, ওই হায়াতের মধ্য থেকে অল্প সামান্য মুহূর্তের হায়াত। এটা খেলাধুলার মতো, মানুষ যেমন কেউ যদি ২৪ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে ওই মানুষটাকে আমরা বলি পাগল। কোন মানুষ ২৪ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া নিয়ে ২৪ ঘন্টা ব্যস্ত থাকিও না, এই দুনিয়াটা ২৪ ঘন্টা ব্যস্ত থাকার জিনিস না, এই দুনিয়াকে শুধু ততটুকু গ্রহণ করবা, ততটুকু নিবা যতটুকু তোমার দরকার, এর বাহিরে তোমার সাথে দুনিয়ার আর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবাইয়া, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে তুমি হয়ে যাও এমন যেন তুমি কান্নাকা গরীব, যেন তুমি একজন বিদেশি, একজন প্রবাসী, আও আবিরু সাবিল, অথবা তুমি হয়ে যাও একজন রাস্তা অতিক্রমকারী, রাস্তা অতিক্রম করতেছ তুমি মুসাফির, এখান থেকে তুমি অন্য জায়গায় যেতেছ, তুমি সফরের মধ্যে আছো, দুনিয়াটাকে তুমি সফরের মতো নাও, দুনিয়াটাকে তুমি প্রবাসীর মতো, বিদেশীর মতো তুমি গ্রহণ করো, দুনিয়াটাকে তোমার আসল স্থায়ী মুকিমের মতো, বাড়িঘর তুমি মনে করিও না। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা দুনিয়াটাকে বাড়িঘর বানিয়ে ফেলছি, এটাকে একমাত্র বাড়িঘর, একমাত্র ঠিকানা মনে করে ফেলেছি। শয়তান আমাদেরকে এই ধোকাটার মধ্যে ফেলে দে যে দুনিয়াটা একটা খেলার সামগ্রী, খেলাধুলার মতো, এইটা আমাদেরকে ভুলাই দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার দুই নম্বর পরিচয় হলো ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়াল্লাহবুন, দুই নম্বর পরিচয় হলো দুনিয়াটা একেবারে তুচ্ছ, এটার কোনো দাম নাই, দুনিয়াটা হলো, দুনিয়ার হায়াতটা হলো লাহবুন, একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য, এটা কোনো দামি জিনিস না দুনিয়াটা, দুনিয়াটা তোমার কাছে দেখতে মনে হয় অনেক দামি, কারণ দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করে মরিচিকার মতো বানাইছি, দেখতে মনে হয় খুব সুন্দর, দেখতে মনে হয় খুব দামি, আসলে কিন্তু উপরে ফিটপ্যাট, ভিতরে সদরঘাট, ভিতরে কিছু নাই, দুনিয়াটা হলো তুচ্ছ, নগণ্য, কোনো দাম নাই। যদি দুনিয়ার দাম থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একজন নাফরমানকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো রিজিক দিতেন না, শুধু একটা মশার ডানা পরিমাণ, একটা মশার ক্ষুদ্র একটা ডানা পরিমাণ দামও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহর নাফরমানকে রিজিক দিতেন না, সব বন্ধ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার হায়াতটার, দুনিয়ার জীবনটার কোনো মূল্য নাই, এটা তুচ্ছ, লাহবুন। দুনিয়ার তিন নম্বর পরিচয় হলো ওয়াজিনাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো একটা জিনাত, দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুশোভিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, যুয্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খায়লিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটাকে আমি নারী দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, বিভিন্ন রকমের রাশি রাশি ধন সম্পদ দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, বিভিন্ন রকমের ফল ফসল আদি দিয়ে এই দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করে সাজিয়ে রেখেছি, কিন্তু এই সবগুলা হলো মাতাউল হায়াতের দুনিয়া, এগুলা হলো দুনিয়ার সাময়িক সময়ের জন্য উপভোগের বিষয়, অর্থাৎ এগুলো সুশোভিত করে রাখা হয়েছে, ভিতরে কিছু নাই। একজন মানুষ সুন্দর মানুষ, একজন মানুষ সুন্দর যুবক, সুন্দর যুবতী, সুন্দর মহিলা, এই মানুষটাকে আপনি এমন কিছু ওষুধ খাওয়াই দেন, এক সপ্তাহ দশ দিন একাধারে খালি ডায়রিয়া হবে। একজন মানুষকে খালি কিছু ওষুধ খাওয়াই দিবেন, একাধারে দশ দিন কি হবে? খালি ডায়রিয়া হবে। দশ দিন পরে তার চেহারার দিকে তাকাই দেখেন, দশ দিন পরে তার শরীরের দিকে তাকাই দেখেন, তার অবস্থাটা কি কি একই রকম থাকবে? দশ দিন পরে ওই সৌন্দর্য আর থাকবে না, সৌন্দর্য চলে যাবে। দশ দিন আগে আর দশ দিন পরে এই দুটো একটু পরীক্ষা করে দেখবেন। দশ দিন ডায়রিয়া হওয়ার আগে তার অবস্থাটা শারীরিক কেমন ছিল, সৌন্দর্যটা কেমন ছিল, দশ দিন ডায়রিয়া হওয়ার পরে তার শরীরের সৌন্দর্যটা কেমন হয়েছে। তাহলে এই যে সৌন্দর্যটা কোথায় গেল? মাঝখানে দশ দিন কি গেল? ডায়রিয়া হয়েছে। তাহলে সৌন্দর্যটা ডায়রিয়াটাই ছিল, কি বলেন? দশ দিন আগে যে সৌন্দর্যটা ছিল এটা কি ছিল? ডায়রিয়াটা শরীরের মধ্যে ছিল, ওটা শরীরের থেকে চলে গেছে, সৌন্দর্য আর নাই। তাহলে যেই মানুষটাই সৌন্দর্যের পিছনে দৌড়াইল, সৌন্দর্যের জন্য কত আল্লাহর নাফরমানি করল, সেই মূলত ওই ডায়রিয়ার পিছে দৌড়াইছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াটাকে আল্লাহ পাক এইভাবে সুশোভিত করে রাখছে, উপরে দিয়ে চাকচিক্যময় করে রেখেছে, আসলে ভিতরে দুনিয়ার কিছু। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়ার সামগ্রীগুলো দোকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই না। এগুলো শুধু তোমার ধোকা দিবে, তোমার কাছে উপরে দিয়ে মনে হবে অনেক সুন্দর, উপরে মনে হবে অনেক চাকচিক্যময়, উপরে মাকাল ফলের মতো দেখতে কালারটা অনেক সুন্দর, ভিতরে খাইতে যাইবা দেখবে তিতা, ভিতরে কিছু নাই, মিষ্টি নেই, উপরে মনে হবে অনেক মিষ্টি। দুনিয়ার হায়াতটা হলো মাতাউল হায়াতের দুনিয়া, এটা হলো মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার আরো চিত্র শোনো, দুনিয়ার চার নম্বর পরিচয় হলো তাফাখুরুম বাইনাকুম। দুনিয়ার পরিচয় হলো একজন আরেকজনের উপরে ফখর করার জায়গা। দুনিয়াটা হলো শুধু ফখরের জায়গা, গর্বের জায়গা, অহংকারের জায়গা। কার থেকে কার টাকা পয়সা বেশি হবে এই অহংকার, কার থেকে কার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বেশি হবে এই অহংকার। বাংলাদেশে দেখবেন কত জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, অমুকের সভাপতি না বানাই অমুকের সভাপতি বানাইছে কেন? অনেক জায়গায় এরকম মাহফিল বন্ধ হয় যে অমুকের সভাপতি বানায় আরেকজনকে বানাইছে, এই জন্য মাহফিল বন্ধ। ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, প্রভাব প্রতিপত্তির প্রতিযোগিতা, কার থেকে কে বেশি ক্ষমতাশালী, কে প্রভাবশালী। দুনিয়াটা হলো তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ পাক বলেন, দুনিয়াটা হলো এটা একজন আরেকজনের সাথে ফখর করার জায়গা, গর্ব করার জায়গা, অহংকারের জায়গা। প্রত্যেক মানুষের ভিতরে অহংকার আছে। আলেম বলেন, জাহেল বলেন, সাধারণ শিক্ষিত বলেন, আরবি শিক্ষিত বলেন, ধনী ফ্যামিলি বলেন, গরিব ফ্যামিলি বলেন, প্রত্যেক মানুষের ভিতরে দুনিয়ার মধ্যে অহংকার আছে। অহংকার মুক্ত জমিনে কোনো মানুষ নাই। তবে অহংকারকে সবসময় নিয়ন্ত্রণ করতে হয়, দমন করে রাখতে হয়। দমন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিকিৎসা দিয়েছেন, অনেক ওষুধ দিয়েছেন। প্রত্যেক সময় তাকওয়ার ভিতরে থাকলে, যার ভিতরে তাকওয়া যত বেশি হবে তার ভিতরে ফখর তত কমে যাবে, অহংকার তত কমে যাবে। তাকওয়া যত কম থাকবে অহংকার তত বেশি থাকবে। এই জন্য আল্লাহ বলেন, তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার হায়াতটা হলো একজন আরেকজনের সাথে ফখর করার জায়গা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার পাঁচ নম্বর পরিচয় হলো এটা, তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, কার থেকে কার সম্পদ বেড়ে যাবে, কার থেকে কার জনবল জনশক্তি বেড়ে যাবে, এটার তাকাসুরের প্রতিযোগিতা চলবে। তাকাসুর মানে একজনের থেকে একজনের বেশি হওয়া, বেশি হওয়া। মানুষ শুধু বাড়ানোর কাজে, বাড়ানোর কাজে দৌড়াইতে থাকে। পৃথিবীর সবগুলা মানুষ দৌড়াইতেছে, একটা মানুষও বসে নাই। কেন দৌড়ায়, কেন দৌড়ায় খবর লম, বাইরে তুমি দৌড়াও কেন, তোমার দৌড়ানোর কারণ কি, দৌড়াইতেছ কেন, খবর নিয়ে দেখেন। সে দুইটা কারণে দৌড়ায়, হয়তো তার সম্পদ বাড়ানোর জন্য দৌড়াইতেছে, অথবা তার জনশক্তি জনবল বাড়ানোর জন্য দৌড়াইতেছে। কেউ দেখবেন যে গ্রামে গ্রামে হাঁটতেছে, দৌড়াইতেছে, কি ব্যাপার ভাই অমুক ভাই, ওই যে সামনে নির্বাচন আসতেছে, তার জনসমর্থন বাড়ানোর জন্য দৌড়ায়। আবার কেউ কেউ দেখবেন দৌড়াইতেছে ব্যবসা বাণিজ্য নিয়ে, দৌড়াইতেছে তার টাকা পয়সা বাড়ানোর জন্য। কেউ কেউ দেখবেন কৃষি কাজের পিছনে দৌড়াইতেছে, তার সম্পদ বাড়ানোর জন্য। কেউ কেউ দেখবেন বিদেশে দৌড়াইতেছে, কেন দৌড়ায়, সম্পদ বাড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা হলো তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষ সন্তান সন্ততি জনশক্তি জনসমর্থন সম্পদ বাড়ানোর তাকাসুরের জায়গা দুনিয়া। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুধু বাড়ানোর পিছনে, শুধু বাড়ানোর পিছনে, তাকাসুরের পিছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে হঠাৎ করে তার দৌড়ানোটা বন্ধ হয়ে যায়। ওই জায়গার নাম কি, মাকাবের, কবরস্থান। এই দৌড়ানির সীমা, সর্বোচ্চ সীমা কোন পর্যন্ত, কবরস্থান পর্যন্ত। সেখানে গেলে বাস থেমে গেছে। তাহলে আপনাদের এলাকার সারা বাংলাদেশের আলেমারা দৌড়ায় কোন পর্যন্ত? জি, আরে না, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কয়, আপনাদের দেশে কয় না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তাহলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওলামায়ে কেরাম, আমরা মনে করি মসজিদ পর্যন্ত দৌড়ায়, আর আমরা মনে করি আমরা কত চালাক, কত বুদ্ধিমান, আমরা সারা দুনিয়া দৌড়াই। আল্লাহ বলেন, বান্দা তোমরাও বেশি দৌড়াইতে পারো না, তোমাদের দৌড়ানিটাও শেষ হয়ে যায় কোন জায়গায়, কবরস্থান পর্যন্ত দৌড়াইতে পারো, এর বেশি দৌড়ানোর পাওয়ার তোমাদের নাই। তাহলে কে বেশি দৌড়াইলো, ইমাম সাহেব বেশি দৌড়াইছেন, আপনারা বেশি দৌড়াইছেন, কে দৌড়াইলো বেশি? বাংলাদেশে কেউ কারো থেকে বেশি দৌড়ান নাই। যেখানে মসজিদ সেখানে কবরস্থান। বাংলাদেশে খুঁজে দেখবেন যেখান দিয়ে মসজিদ আছে ওখান দিয়ে কবরস্থান আছে। মসজিদ আছে মানে কাছে কিনারে কোন এক জায়গায় কবরস্থান আছে। কবরস্থান দেখবেন মনে করবেন এটার কাছে কিনারে মসজিদ আছে, কারণ বাংলাদেশের জাতীয় কবি কিন্তু বলে গেছে, কি বলছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। তাহলে জাতীয় কবি কইছে মসজিদের পাশে কবর দিতে, তাহলে মসজিদের পাশেই তো দেওয়া লাগব। কিন্তু আল্লাহ রাসূল বলছে খবরদার, লা তাত্তাখিজু কবরি মসজিদা, আমার কবরের মসজিদ বানাইও না, খবরদার। মসজিদ আলাদা, কবর আলাদা, দুইটা দুই জিনিস, কারণ একসাথে মিলাইলে শিরকের সম্ভাবনা আছে। দুনিয়াতে যুগে যুগে কোটি কোটি মানুষ শেরেক করছে কবর কেন্দ্রিক, কবরকে সাজদা করছে, কবরবাসীর কাছে দোয়া করছে, কবরের জন্য মান্নত করছে, কবরের উপরে ঘর বানাইছে, কবরের উপরে মোমবাতি জ্বালাইছে, কবরের উপরে বাড়ি ঘর বানাইছে, কবরের উপরে মশারি দিছে, কবরকে কেন্দ্র করে কত কোটি কোটি মানুষ দুনিয়াতে শেরেক করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ হাদিস মৃত্যুর পূর্বে বারবার উম্মতকে সতর্ক করছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, ইহুদি নাসারাদের উপরে আল্লাহ লানত, তারা তাদের নবীদের কবরগুলারে তারা মসজিদ বানাইছে। এজন্য কবর আর মসজিদ কাছে থাকলে এক সময় কবর মসজিদে ঢুকে যেতে পারে, মসজিদ কবরস্থানে ঢুকে যেতে পারে। দেখবেন অনেক জায়গায় আগে আলাদা ছিল, মসজিদ আলাদা কবরস্থান আলাদা, কয়েকদিন পরে কয় মসজিদ বাড়ানো দরকার, এখন কোন দিকে বাড়াইব, কবরস্থান ছাড়া আর বাড়ানোর জায়গা নেই। এবার ফতোয়ার জন্য আছে কবরস্থানের মধ্যে মসজিদ বাড়ানো যাইব কিনা, তা আপনি আগে কবরস্থান মসজিদের লগে বানাইতে গেলেন কেন? কবরস্থান দূরে রাখেন এক জায়গায়, মসজিদ আরেক জায়গায় রাখেন, মসজিদের আবার যেদিকে বানানো দরকার সেদিকে বাড়াইবেন। মসজিদ আর কবরস্থান দুটারে আপনি এক জায়গায় আনার দরকার কি? কারণ মাইয়্যিত কি আপনার মসজিদের আজান শুনে? কি শুনে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, ও নবী আপনি মৃত মানুষদেরকে কিছু শোনাইতে পারবেন না, মাইয়্যিতে কিছু শুনে না। মাইয়্যিত মসজিদে আজান দিলে কোন কবরস্থানে কোন মাইয়্যিত কবর আজান শুনে না, কোন মাইয়্যিত মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে এটা মাইয়্যিত শুনে না, মসজিদে নামাজ হইতেছে এটা মাইয়্যিত শুনে না। আপনার আমার ঈমান আমল যদি ঠিক থাকে মসজিদ থেকে অনেক দূরে কবর দিলেও কোনো অসুবিধা নাই, আবার ঈমান আমল ঠিক না থাকলে মসজিদের পাশে কবর দিলেও কোনো লাভ নাই। আবু জেহেল আবুল আহাবদের কবর কোন জায়গায়? মক্কা মদিনায়। তো মক্কা মদিনায় কবর হয়ে এতে লাভ হয়েছে কি? কোনো লাভ হয়েছে? মক্কা মদিনায় লাভ হয়ে জাহান নামে গেছে, মক্কা মদিনায় কবর হইয়া জাহান নামে গেছে, কোনো লাভ হয় নাই। আর ইমান আমল থাকলে আপনি বাংলাদেশে কবর দিলেও কোনো অসুবিধা নাই। এই জন্য মূল জিনিস হলো ইমান আর আমল। আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার দৌড়টাও থেমে যাবে কবরস্থানে গিয়ে, মাকাবরে গিয়ে কবরস্থানে গিয়ে তোমার দৌড়ানি শেষ। তাহলে দুনিয়ার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চিত্রায়িত করেছেন। আরেকটা হায়াত আছে আমাদের, সেই হায়াতের নাম কি? হায়াতুল আখেরা। ওইটাও একটা জীবন, ওইটাও একটা হায়াত, আখেরাতের জীবন। দুইটার মাঝখানে এই দেশ থেকে ওই দেশে নিয়ে যায় কোন জিনিস বলেন তো দেখি? মাশাআল্লাহ, মৃত্যুটা এই বদ্ধস্থতা করে, এক হায়াত থেকে আরেক হায়াতে ট্রান্সফার করে দেয়। দুটোই কিন্তু হায়াত, একটা হায়াতুল দুনিয়া আরেকটা হায়াতুল আখেরা। দুটা দুই দেশ, মাঝখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা ক্রস করে দে মৃত্যু মাউত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আল্লাহ হলেন তিনি যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের জন্য মাউত বানাইছেন হায়াত বানাইছেন। আগে বলছেন মাউত, তারপরে বলছেন হায়াত। আগে হায়াত না আগে মৌত বলেন তো দেখি? আল্লাহ বলছেন আগে মৌত তারপরে হায়াত। তিনি মৌত বানাইছেন হায়াত বানাইছেন সে আল্লাহ। তাহলে এই দুই হায়াত, হায়াতুল দুনিয়া হায়াতুল আখেরা, দুই হায়াতের মধ্যে ট্রান্সফার করে বর্ডারটা অতিক্রম করাই দিয়ে সীমানাটা পার করাই দিয়ে মৌত। মৌতের মাধ্যমে মানুষ দুনিয়ার হায়াত থেকে আখেরাতের হায়াতে যায়। আখেরাতের হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিস মিলে, আখেরাতের হায়াত অনেকগুলো জিনিস আছে। কোরআন এবং হাদিসে এই আখেরাতের কি কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমাদের মূল জীবন কিন্তু আখেরাতের জীবন, মূল হায়াত আখেরাতের হায়াত, দুনিয়ার হায়াত কিছুই না, দুনিয়ার হায়াত কোনো দামি না, মূল্যবান না, একেবারে নগণ্য। তাহলে আমাদের মূল মাকসাদ থাকবে আখেরাত, মূল টার্গেট মূল উদ্দেশ্য থাকবে কি আখেরাত। আমার আপনার জীবনটাকে সাজাইতে হবে আখেরাত কেন্দ্রিক, আখেরাত কেন্দ্রিক জীবন সাজাইলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি, আর দুনিয়া কেন্দ্রিক জীবন সাজাইলে দুনিয়াতেও শান্তি নাই আখেরাতেও শান্তি নাই। যারা শুধু দুনিয়া কেন্দ্রিক জীবন সাজায় মদ খাইতে খাইতে ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকতে থাকতে দুনিয়ার ভালো লাগে না, দুনিয়া তুচ্ছ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, দুনিয়াটা তাদের কাছে আর কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর দিনের মধ্যে থাকলে দুনিয়ার মধ্যেও মজা আছে আখেরাতের মধ্যেও মজা আছে।